কখনো লাগেনি আঘাত, যার বুকে কখনো লাগেনি আঘাত, সে কি করে জানি না ভালোবাসে, যার চোখে কখনো ঝরেনি জল, সে কি করে জানি না ভালোবাসে। আকাশ তো চিরদিনই পূর্ণিমা চায়, কলঙ্কি চাঁদ ছাড়া বলো সে কি পায়, জ্বালা যার শয়না হাতে, কাঁটার জ্বালা যার শয়না হাতে, সে গোলাপ তুলতে কেন আসে। দুনিয়াতে আমি তো এলাম, ভালোবেসেই না হয় ফুরিয়ে গেলাম, করে কেউ বেশোনা ভালো, হিসাব করে কেউ বেশোনা ভালো, কি পেলে কি হারালে কি যায় আসে, যার বুকে কখনো লাগেনি আঘাত, সে জানি না কি করে ভালো